আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই দর্সে আমরা আলোচনা করব সেই ব্যক্তির কথা যে ব্যক্তি মহান আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন। কে সে, কে তিনি এবং কখন হন সবচেয়ে নিকট ব্যক্তি, সবচেয়ে নিকটবর্তী কে? মহান আল্লাহর জ্ঞান, দৃষ্টি, সাহায্য, সহযোগিতা বান্দার সাথে থাকে। আল্লাহ তাআলা সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, তার জ্ঞান দিয়ে তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। তার জিকির থাকে মুমিনের হৃদয়ে, কিন্তু তিনি আছেন কোথায়? তার আরশে, সবচেয়ে দূরে। সেই আরশ, যে আরশের উপরে আল্লাহ আছেন আর তার উপরে কিচ্ছু নেই। তাহলে সব থেকে দূরতম কে? আল্লাহ, আল্লাহর আরশ। সেখানে তিনি আছেন, কিন্তু মুমিনের হৃদয়ে কি আছে? আল্লাহর জিকির আছে। কবির কথা, বিরাজ করো বুকে আমার আরশ খানি পাতি, ভুল কথা। আল্লাহর আরশ মুমিনের বুকে জায়গা হবে না? না না, জিকির হবে। স্মরণ করলে পরে, আল্লাহকে স্মরণ করলে আর আল্লাহকে মনে জায়গা দেওয়া যাবে। কিন্তু তার জায়গা দেওয়ার মানে এই নয় যে আল্লাহ সসত্তায় মুমিনের হৃদয়ে এসে আরশ পেতে অবস্থান করেন, এটা ভুল কথা। বরং আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে, সাত আসমানের উপরে, কুরসি, কুরসির উপরে আল্লাহ তাআলা। আল্লাহ কুরসি হল কি? আল্লাহর পা রাখার জায়গা। তিনি থাকেন সাত আসমানের উপরে। তিনি বলেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনি ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। ছয় দিন মানে কি আমাদের মতো? আমাদের মতো ছয় দিন না, আল্লাহ জানে কার মতো। তবে আল্লাহ আমাদের যে দিন, সেই দিনের একশো বছর সমান হচ্ছে আল্লাহর দিন। কাল ফাসানাতিম মিম্মা তাউদ্দুন, বিশাল লম্বা সময়। সেই লম্বা সময়ের মধ্যে তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে তিনি সমুন্নত হয়েছেন, আরশে তিনি সমাসীন হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আলামু মা ইয়ালিজু ফিল আরদি, তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর যা কিছু তা হতে বের হয়। তাহলে এত দূরে থেকেও পৃথিবীর বুকে ভূমিতে কি বের হচ্ছে তিনি জানেন। আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয়, ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এ সত্ত্বেও তিনি তোমাদের সঙ্গী, তিনি তোমাদের সাথে থাকেন যেখানেই তোমরা থাকো। কিভাবে থাকেন আল্লাহ জানেন, তবে আমরা জানি যে তার জন্য থাকা, যে যেমন থাকা উপযুক্ত, তিনি আমাদের সঙ্গে সেইভাবে থাকেন। আর এ কথা আমাদের নিশ্চিত জানা, বিদিত যে আল্লাহ তাআলা তার জ্ঞান, তার দৃষ্টি সহ, তার সাহায্য সহ আমাদের সাথে থাকেন। তার দৃষ্টি সব জায়গাতে আছে, তার সাহায্য সব জায়গাতে আছে, তার এলিম বা জ্ঞান সব জায়গাতে আছে। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা দেখেন। জানেন তো বটেই, দেখেন, তিনি নিজের দৃষ্টিতে দেখেন। সূরা হাদিদ চার নম্বর আয়াতের কথা। সূরা মুজাদালা সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি কি অনুধাবন করো না যে আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসাবে তিনি থাকেন। আল্লাহ চতুর্থ জন হিসাবে থাকেন, যেমন সে গাড়ে গারে সওরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে লুকিয়েছিলেন, তখন আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূল কি বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তৃতীয় জন, পাঁচ ব্যক্তির মধ্যে ষষ্ঠ জন হিসাবে তিনি থাকেন না, মানে থাকেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজন থাকলে ষষ্ঠ ব্যক্তি ছয় জন কে হন তিনি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, তারা এ অপেক্ষা কম হোক বা বেশি হোক এবং যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাতি ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, অতঃপর তিনি তাদেরকে কিয়ামতের দিন জানিয়ে দেবেন তারা যা করছে বা করে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত, কোন কিছু তার কাছে অজ্ঞাত নয়, অবিদিত নয়, অজানা নয়, তিনি সব কিছু জানেন। তিনি ধৈর্যশীলদের সাথে থাকেন, যারা ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, সূরা বাকারা 153, 249, আনফাল 46-66 আয়াতে এসব কথা আছে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন, তিনি পরহেজগারদের সাথে থাকেন, পরহেজগার যারা, ইন্নাল্লাহ আল্লাহু মাআল মুত্তাকিন, আল্লাহু মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে, পরহেজগারদের সঙ্গে আল্লাহ থাকেন। সূরা বাকারা 194, তাওবা 36-123। তিনি মুমিনদের সাথে থাকেন, আনফাল 19। তিনি সৎশীলদের সঙ্গে থাকেন, নাহাল 128, আনকাবুত 69। তিনি থাকেন সকল সৃষ্টির ঊর্ধ্বে আরশে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, সূরা তাহা 5, তবুও তিনি বান্দার নিকটবর্তী। তিনি বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন আমার দাসগণ আমার অবস্থান সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো আমি নিকটে। উজিবু দাওয়াতাদ্দাঈজা দান, আমি আহ্বানকারীর প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, আহ্বানকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই, যেখান থেকে হোক, যত দূর থেকে হোক, যত গোপন থেকেই হোক, আমি নিকটে, তার জন্য নিকটে। সুতরাং তাদের উচিত তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমি তাদের ডাকে সাড়া দিই, তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। আল্লাহর ডাকে সাড়া কিভাবে দিতে হবে? আল্লাহ আমাদেরকে ডাকছেন, হে মানুষ, তোমরা ইমান আনো, আমার প্রতি বিশ্বাস আনো, বিশ্বাস স্থাপন করো, সেই আহ্বানে সাড়া দিতে হবে। আল্লাহ ডাকছেন ভালো কাজ করার জন্য, মন্দ কাজ বর্জন করার জন্য, শিরিক বর্জন করার জন্য, একমাত্র তারই ইবাদত করার জন্য এবং তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এই আহ্বান তিনি দিচ্ছেন। কোরআন মাজিদের সর্বপ্রথম আদেশ কি? ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আর সর্বপ্রথম নিষেধ কি? ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তার সঙ্গে শিরিক করো না। প্রথম আদেশ আল্লাহরই ইবাদত করো, আর প্রথম নিষেধ তোমরা আল্লাহর সঙ্গে শরিক করো না। এভাবে কত আহ্বান তিনি করছেন মানুষকে, মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ইত্তাকুল্লাহ, কত জায়গাতে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা জেনে রেখো আমার কাছে ফিরে আসবে, ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহি ইরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে, আমি হিসাব নেব, ইন্নাল্লাহ সারিউল হিসাব। তারপরে শাদিদুল ইকাব, কত রকম ভাবে আল্লাহ তাআলা আহ্বান করছেন মানুষকে, ফালিয়াস্তাজিবুলি, আমার আহ্বানে তোমরা সাড়া দাও। আমরা বারবার বলি, দোয়া করি, দোয়া করি, দোয়া কবুল হয় না, আমরা আহ্বান করি আল্লাহ সাড়া দেন না, নিশ্চয়ই কোনো বাধা আছে, ওষুধ খেলেই যে রোগ ভালো হবে তা হয় না, নিশ্চয়ই কোনো বাধা থাকে, তেমনি দোয়া করলে যে দোয়া কবুল হবে তা না, নিশ্চয়ই কোনো বাধা থাকে, আর তার জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা বলছেন তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করা। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথ পেতে পারে, সৎ পথ পেতে পারে। তাহলে এখান থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী। বান্দা যখন আল্লাহকে আহ্বান করে আল্লাহ তাআলা শোনেন, এর জন্য মাইক লাগে না। মাইক লাগে না কি? আমার দেশের এক অমুসলিম বই লিখেছে, তো সে লিখেছে যে ওরা বলে আল্লাহ তাআলা, ওদের আল্লাহ সবকিছুই শোনেন, দূরে কাছে সব শব্দ শোনেন, তো আবার আজান দেয় মাইকে কেন? আপনারা কি মনে করেন, আমরা আজান দিয়ে আল্লাহকে শোনাবার জন্য? ও বেকুব দা গ্রেট জানে না, লিখে ফেলেছে। আর আল্লাহ তাআলা এইভাবেই ওদেরকে লাঞ্ছিত করেন, যা জানে না তা লিখে। আমরা আল্লাহকে শোনাবার জন্য আজান দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যাচ্ছিলেন, সাহাবারা জোরে সোরে তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, পড়া হয় না? হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আর বিউ আলা আনফুসিকুম, হ্যাঁ, নিজেদের উপরে রহম করো, এ জরুরি না তোমরা নিকটবর্তীকে আহ্বান করছো, নয় যে বহু দূরবর্তী শুনতে পাবেন না, তা না। অতএব জোরে শোনাবার কোনো প্রয়োজন নাই। তিনি জোর বা আস্তে, প্রকাশ্য বা অপ্রকাশ্য কথা তো শুনেনি, বরং এমন কথা যে কথার কোন মানে মুখে উচ্চারণই হয় না, আস্তেও উচ্চারণ হয় না, ঠোঁট হেলানো হয় না, কেবল মনে মনে সেই কথা হয়, সে কথাও তিনি জানেন। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তিনি মনের কথাও বোঝেন। বোবা কথা বলতে পারে, কিন্তু বোবার কথা কে বোঝে? আল্লাহ তাআলা বোঝেন। সুতরাং আপনি যদি আল্লাহকে আহ্বান করেন, আল্লাহ আপনার আহ্বানে সাড়া দেবেন, তার জন্য মাইক লাগবে না, তার জন্য কারো কোন মাধ্যম লাগবে না, যে আল্লাহ শুনতে পাবেন না অতএব একজনকে মাধ্যম দিয়ে আমি শোনাবো না, এরকম দরকার নেই। তুমি ডাকো আমি সাড়া দেবো, সরাসরি সাড়া দেবো, মাঝখানে ওসিলার দরকার নেই, উকিলের দরকার নেই। কিংবা অনেকে একে এই আয়াত থেকে বলেছেন, এই আয়াতে দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন যে একজনের কথা, উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন, এখানে একবচন শব্দ আছে, এখানে বহুবচন শব্দ নেই। যারা বলে যে বহু লোক একসঙ্গে ডাকলে পরে আল্লাহ শোনেন, আর একা ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন, তাই প্রত্যেক ফরজ নামাজের পর কি হয়, বহু মসজিদে এখনো পর্যন্ত মোনাজাত হচ্ছে, বলছে বহু লোক একসঙ্গে মন্ত্রীর কাছে গেলে মন্ত্রী তখন না সেটা কবুল করে, একজন গেলে হয়, তো আল্লাহকে মন্ত্রীর সঙ্গে অনুমান করলে হবে? মন্ত্রী এই তো দুনিয়ার এক এমন মিসকিন মানুষ, আর তার মতো আল্লাহকে ধরলে হবে? আল্লাহ তাআলা বলছেন যে একজনই যদি আমাকে ডাকে আমি একজনের ডাকে সাড়া দেব, একসঙ্গে আসা লাগবে না। মন্ত্রী হয়তো ভয় করে যে এদের কথা না শুনলে ভোট পাব না, কিংবা আমার কোনো ক্ষতি করতে পারে এত লোক, অতএব সে তখন মন্ত্রী মশাই তখন তাদের আহ্বান বা তাদের আবেদন মেনে নেয়। কিন্তু আল্লাহ তাআলা উপরে ওই কিয়াস চলবে না, ওই অনুমান চলবে না যে মন্ত্রীর মতো, বরং তিনি বলছেন এই যা দান, দান এক বচন, একটা লোক যদি আমাকে ডাকে আমি তার ডাকে সরাসরি সাড়া দেবো, আমি হচ্ছি কারিম। এখান থেকে বোঝা গেল যে একা দোয়া করলেও আল্লাহ কবুল করবেন, কিন্তু পরবর্তীতে শর্ত আছে কি, ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, শর্ত হচ্ছে যে আমার আহ্বানে তো সাড়া দাও, আমি তোমার ডাকে সাড়া দেবো, ঠিক আছে, কিন্তু আমার ডাকে সাড়া দাও, তুমি ডাকছো আমাকে, আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু আমি তোমাকে ডাকছি আমার প্রতি ইমান আনো, তো কই যদি তুমি ডাক সাড়া দাও আমি সাড়া দেব। আল্লাহ তাআলা নিকটবর্তী বান্দা, তিনি রাতের শেষ তৃতীয়াংশে যেভাবে তার জন্য শোভনীয় সেইভাবে নিচের আসমানে অবতরণ করেন, এটা আপনারা জানেন। আল্লাহ তাআলা শুধু শাবানের রাত্রে না, শাবানের পনেরো তারিখের রাত্রে, শবে বরাতের রাত্রে না, প্রত্যেক রাত্রে, রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন। কিভাবে নামেন আল্লাহ জানেন, এক জায়গায় রাত, এক জায়গায় দিন, প্রত্যেক সময়ই রাত্রের শেষ তৃতীয়াংশ। এই যে সময়টা আমরা কথা বলছি, এই সময়টা কোন না কোন জায়গাতে রাত্রের শেষ তৃতীয়াংশ, ঠিক না ভুল? তাহলে তাদের কাছে আল্লাহ নিচের আসমানে আছেন, কিভাবে আছেন আমরা জানি না। তাহলে হুজুর যদি রাত্রের শেষ তৃতীয়াংশ পৃথিবীর যে কোনো জায়গায় থাকে, তাহলে তো আল্লাহ সবসময় নিচের আসমানে, এসব দরকার নেই, সব প্রশ্নের দরকার নেই, এসব প্রশ্নের দরকার নেই। আল্লাহ তাআলা নামেন কিভাবে, নামেন কেমন নামেন, আমাদের নামার মতো না। আমরা যে ওঠা নামা করি সেরকম তো না, কারণ তার নামার কোন উপমা নেই। নিরুপম, তিনি হচ্ছেন নিরুপম, অনুপম। অতএব তার উদাহরণ বর্ণনা করা যাবে না। আমরা বিশ্বাস করি তিনি রাত্রে শেষ তৃতীয়াংশে প্রত্যেক রাত্রে নিচের আসমানে নেমে আসেন, আর তিনি বলেন কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আহা, তাহাজ্জুদ গোজার বান্দারা যারা তাহাজ্জুদ পরে রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার নিকট প্রার্থনা করে, আমি তাকে দান করব, মানে এসানো নিফা অতিয়া। আর কে আমার নিকট ক্ষমা চায়, অমাই ইস্তাগফিরু নি ফাগফির আলা, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। বুখারি মুসলিম এইসব হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ তাআলা নিচের আসমানে, তারা আল্লাহ তাআলা বহু দূরে থাকেন তবুও তিনি এক এক সময়ে আমাদের অনেক নিকটে হন। তার মানে কি, সেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা বেশি তাড়াতাড়ি গ্রহণ করেন বা কবুল করেন। সুতরাং তিনি এই সময় বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিপালক বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন রাতের শেষ মধ্যাংশে। সুতরাং যদি ওই সময়ে আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হতে পারো তাহলে হয়ে যাও। কোন সময়? ওই যে রাত্রের শেষ তৃতীয়াংশে বা মা মধ্যরাত্রির পরে যদি আপনি উঠে আল্লাহকে ডাকেন। এমন বহু মানুষ আছে যারা রাত্রি জাগরণ করে, বহু মানুষ আছে যারা সারা সারা রাত রাত্রি জাগরণ করে, ডিউটি করে, কিংবা অন্য কিছু করে, কিংবা টিভির সামনে পড়ে থাকে, কিংবা নেটের সামনে পড়ে থাকে, কিন্তু যেটার জন্য পড়ে থাকা দরকার সেটা করে না। সেটা কি? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহ আল্লাহকে ডাকা, বিশেষ করে ইস্তেগফার। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহারের সময়ে, সেহরির সময়ে, তারপরে আপনার রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমার ভিখারি আমরা, আল্লাহর কাছে যদি ক্ষমা পেয়ে যাই তাহলে পাপি তাপি বান্দা আমরা পারের আশা করতে পারি। এই হাদিসটা তিরমিজি, নাসাই, হাকিম ইত্যাদির। বান্দা যখন সিজদায় যায় তখন মহান আল্লাহ তার সবচেয়ে নিকটবর্তী হন। বান্দা যখন সব থেকে নিচে যায়, তার কপাল থাকে কোথায়, মাটিতে, তার মানে সব থেকে নিচে, পা যখন মাটিতে থাকে তবু তার মাথা উঁচুতে থাকে, কিন্তু মাথা যখন মাটির সঙ্গে মিশে যায় তখন সে সব থেকে নিকৃষ্ট হয়, সব থেকে নিচে যায়। যখন সব থেকে নিচে যায় তখন আল্লাহ তাআলা সব থেকে তার নিকটে হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফা আকসিরু দুআ ফা কামিনুন আন ইউস্তাজাবা লাকুম। বান্দা সবচেয়ে নিকটবর্তী হন আল্লাহ তাআলা যখন সে সিজদা অবস্থায় থাকে। সুতরাং ওই সময় তোমরা বেশি মাত্রায় দোয়া করো, কারণ তা কবুল হওয়ার বেশি যোগ্য। সিজদা অবস্থায় দোয়া কবুল হওয়ার বেশি যোগ্য, আর তিনি নিকটে হলে দোয়া কবুল হওয়ার আশা বেশি করা যায়। সেজন্যই নিকটবর্তী হওয়া অবস্থায় বেশি বেশি দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি সিজদায় দোয়া করবেন। ওই যে আমাদের দেশে বলে না, দোয়া হয় না, দোয়া করে না, দোয়া করে না, কিন্তু নামাজের ভিতরে যে দোয়া করা হয় তা জানে না। নামাজের ভিতরে ক জায়গায় দোয়া করা হয়, নামাজের ভিতরে আল্লাহর কাছে ক জায়গায় চাওয়া যায়? হ্যাঁ, আট জায়গায়, আট জায়গাতে চাওয়া হয় আল্লাহর কাছে, কিন্তু অধিকাংশ নামাজি তা জানে না। তাই ফরজ নামাজে সালাম ফেরার পর হুজুরের অপেক্ষায় থাকে যে কখন হাত তুলে দোয়া বলবে, আর আমি বলবো হুজুর যা বলছে তাই হোক, হুজুর যা বলছে তাই হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, তাই না? সুতরাং দোয়া যে আর জায়গায় হয় তার খবর নেই। এমন একটা দোয়া আছে বা এমন একটা মোনাজাত আছে যে মোনাজাত না করলেই নামাজ হয় না। হারুন ভাই, কোন মোনাজাতটা? যদি আপনি সেই মোনাজাত আল্লাহর কাছে না করেন তো নামাজটাই বাতিল। কোন মোনাজাত? কোন মোনাজাত? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এই মোনাজাত যদি আপনি না করেন তো আপনার নামাজই বাতিল, ঠিক না ভুল? হ্যাঁ, নামাজ সূরা ফাতিহা বিহীন নামাজ গর্ভচ্যুত ভ্রূণের ন্যায়। এই মোনাজাত যে সূরা ফাতিহাতে আছে আল্লাহর প্রশংসার পর বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের ভিতরে এমন একটা মোনাজাত আছে যেটা ওয়াজিব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন যে এই দোয়া তোমরা পড়বে, তারপর অন্যান্য দোয়া পড়তে পারো। কোন দোয়া কোন সময় পড়তে হয়? আত্তাহিয়াত পড়ার পর, দরুদ পড়ার পর, যখন আপনি ফারেগ হবেন দরুদ পড়ে, তখন আপনি চারটে জিনিস থেকে পানাহ চাইবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ। এই জন্যই বহু ওলামা বলছেন এই দোয়াটা পড়া, দোয়ায়ে মাসুরাটা পড়া ওয়াজিব। চারটে জিনিস থেকে পানাহ, জাহান্নাম থেকে, কবরের আজাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, আর জীবন মৃত্যুর ফিতনা থেকে। এই চারটে জিনিস আপনি চাইবেন নিজের জন্য। আল্লাহ আকবার, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আউযুবিকা মিন আযাবিল কবর, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এটা অনেকে ওয়াজিব বলছেন। বলুন তো কয়জন মুসল্লি, কয়জন নামাজি তার নামাজে, তার সালাতে এই দোয়া পড়ে তাশাহুদে বসে? তারপরে বলা হয়েছে যে এরপরে সে অন্যান্য দোয়া পড়তে পারে, যে যা পারবে দোয়া পড়বে। সিজদা অবস্থায় দোয়া কবুল হয়, সিজদা অবস্থায় কজন মুসল্লি আছে, কজন নামাজ আদায়কারী, সালাত আদায়কারী আছে যে সিজদায় দোয়া করে? ও কোন রকম সুবহানাল রাব্বিয়াল আলাটা বলা যেত দূরের কথা, কেবল সু সু সু সু শোনা যায় পাশে থেকে। আপনি শোনেন ওই সু সু সু সু শোনা যাবে, কি সুবহানাল রাব্বিয়াল আলাটা পরিষ্কার করে বলছে কিনা তাও ঠিক নাই, কোন রকম কাজ সারে, দায় সারে, আল্লাহর কাছে চাইবে কোথায়? আর সুবহানাল রাব্বিয়াল আলা এটা কিন্তু চাওয়া না, এটা হচ্ছে জিকির। কিন্তু চাইতে হলে অন্য কিছু চাইতে হবে। কি চাইবো হুজুর? আপনি যা চাইবেন। কোন দোয়া পড়বো? বাংলা বলবো? এই সময় কি বাংলাতে যাইব? অনেকে বলছে হ্যাঁ বাংলা বলা চলবে, আমরা মনে করি বাংলা বলা ঠিক না আমাদের ভিতরে, বরং আল্লাহ আল্লাহর রসুলের ভাষাতে দোয়া বলবেন। বলে হুজুর তো সিজদা অবস্থায় কোরআন পড়া নিষেধ আছে, তো ওই সময় কোরআনই মোনাজাত? আপনি তো মোনাজাত করবেন, দোয়া করবেন, ওখানে তেলাওয়াত করছেন না, কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা আছে। তো আপনি যখন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আপনি আল্লাহর কাছে চাইলেন, মোনাজাত করলেন, এটা কি কোরআন পড়লেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এটা আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা কি তেলাওয়াত করলেন? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বৃদ্ধি করো, ইলম বৃদ্ধি করো, এটা কি আপনি তেলাওয়াত করলেন? তেলাওয়াত করেননি। আপনি কি করলেন? এটা আল্লাহর কাছে চাইলেন। অতএব কোরআনি দোয়া যদি হয় তাও সিজদার মধ্যে পড়া যাবে, যেহেতু সেটা তেলাওয়াতের নিয়তে পড়া হয় না। কিসের নিয়তে পড়া হয়? চাওয়ার নিয়তে। চান আল্লাহর কাছে সিজদার সময় চান। বল হুজুর ইমাম সাহেব তো তিনবার সুবহানাল্লাহ বলতেই সময় দেয় না, চাইবো কখন? ঠিক আছে, যদি তাই হয় চাওয়ার দরকার নেই। আপনি যখন একা নামাজ পড়বেন, এখানে তো ফরজ নামাজের শর্ত না, যে ওই হাদিসে যে তাশাহুদের শেষাংশে বা নামাজের শেষাংশে বা সালাম ফেরার আগে যে মোনাজাতগুলো করতে হয় সেটা ফরজ নামাজ হওয়া শর্ত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের শেষাংশে দোয়া কবুল হয়। যদিও এটাকে অনেকে জয়ীব বলছেন, তবু যদি মেনে না হয় সহি, ঠিক আছে, ফরজ নামাজের পরে নয়, ফরজ নামাজের শেষাংশে, ওটা কিন্তু ফরজ নামাজ। আর যেখানে বলা হয়েছে যে সিজদাতে বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়, অতএব তোমরা সেই সময় দোয়া করো, এটা কিন্তু ফরজ আর নফলের শর্ত নেই, এটা আপনি যেকোনো নামাজে পড়তে পারেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে। আপনি একটু দেখুন, কপালকে মাটিতে ঠেকিয়ে সব থেকে নিকৃষ্ট হয়ে, সব থেকে নিচু হয়ে, সব থেকে উঁচু কি বলা হয়? সুবহানাল রাব্বিয়াল আলা, আপনি সব থেকে নিচুতে, আর আপনি কার তসবি করছেন? আলা, সব থেকে উঁচু। আর সব থেকে উঁচু এই জন্য বললাম যে আরশের উপরে আল্লাহ, আর তার উপরে কিছুই নেই। অর্থাৎ সব থেকে উঁচু কে? আল্লাহ। যেমন সবচেয়ে বড় আল্লাহ আকবর, তেমনি সবচেয়ে আলা হচ্ছেন আল্লাহ। সবচেয়ে নিচুতে হয়ে সবচেয়ে উঁচুর তসবি পাঠ করছি, তখন তাহাজ্জুদের সময়ে আপনি নিরিবিলিতে যখন আপনি আল্লাহর কাছে কানবেন, মোনাজাত করবেন, তখন আপনি ওই সিজদাতে বলুন সুবহানাল রাব্বিয়াল আলা, সুবহানাল রাব্বিয়াল আলা, সুবহানাল রাব্বিয়াল আলা। তারপরে বলুন রব্বি জিদনি ইলমা, কিংবা আল্লাহুম্মা ফিনি বি হালালিকান হারামিক ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। যার ঋণ থেকে মুক্তি, যে ঋণ থেকে মুক্তি পেতে চায়, যে অমুকাপেক্ষী হতে চায়, যে অভাবহীন হতে চায়, অভাব শূন্য হতে চায়, আল্লাহর কাছে চাও আল্লাহুম্মা ফিনি বি হালালিকান হারামিক ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। কোথায়? সিজদাতে। যখন আপনি একা তাহাজ্জুদ পড়বেন তখন তো আপনার ইমাম সাহেব নেই, তখন ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন, যে কোনো দোয়া আপনি সিজদাতে পড়তে পারেন, যেহেতু বান্দা তখন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামিনুন আন ইস্তাজাবা লাকুম, যে তোমাদের কবুল হওয়ার বেশি যোগ্য হয় এই দোয়া। অতএব এই সময়ে দোয়া পড়া, আর ওই সময়টা সবচেয়ে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে থাকে। এমনিতেই তিনি আরশের উপরে আছেন বহু দূরে এবং সবচেয়ে দূরে আছেন, কিন্তু এই সিজদার সময়ে তিনি নিকটবর্তী হয়ে যান, তিনি আমাদের সাথে থাকেন, তিনি আমাদের ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষা নিকটতর, তিনি আমাদের কত কাছে আছেন। একথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা কাফে ১৬ নম্বর আয়াতে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। মনের ভিতরে কি ওয়াসওয়াসা সৃষ্টি হয়, কি কুমন্ত্রণা হয়, বহু রকম মানুষ চিন্তা করে, তাই না? সুচিন্তা করে, কুচিন্তা করে, কিন্তু আল্লাহর রহমত যেই কুচিন্তা আল্লাহ ধরেন না, কুচিন্তার হিসাব আল্লাহ নেবেন না। মনে মনে মানুষ ব্যভিচার করে না, করে না? মনে মনে মানুষ কত রকম খারাপ নোংরা কাজ করে, কিন্তু আল্লাহ ধরবেন না। আল্লাহু আকবার। স্বপ্নের মাধ্যমে যা হয় সেটাও আল্লাহ ধরবেন না, ঘুমন্ত অবস্থায় যা হয় আল্লাহ ধরবেন না, পাগল অবস্থায় মানুষ যা করে আল্লাহ ধরবেন না। আল্লাহ বড় রহমান, তিনি রহমান বড় দয়ালু, পরম দয়ালু। সুতরাং মনের যে কল্পনা, মনের আপনার কুমন্ত্রণা আল্লাহ ধরবেন না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ জানেন, জানেন। এই প্রথম প্রথম আদেশ হয়েছিল, কিন্তু প্রথম প্রথম নির্দেশ এসেছিল যে মানুষ মনে মনে যে কল্পনা করে, যে কুমন্ত্রণা সে করে, তা আল্লাহ হিসাব নেবেন। কোথায়? সূরা বাকারায়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনে মনে যা গোপন করো অথবা প্রকাশ করো এর হিসাব নেবেন আল্লাহ। সাহাবারা সমস্যায় পড়লেন, কি ব্যাপার, মনের ভিতরে তো অনেক রকমের কুচিন্তা হয়, বলুন কে কত রকম কুকামনা বাসনা মানুষের হয়ে থাকে। মুখে বললে পরে সেটা পাপ হয়, কিন্তু মুখে না বললে পাপ হবে না। কিন্তু এই আয়াত বলছে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ হিসাব নেবেন। তখন সাহাবীরা সমস্যায় পড়লেন, আল্লাহ তাআলা হালকা করার জন্য আবার একটা আয়াত অবতীর্ণ করলেন, কি বললেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতু, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইক্তাসাবাত, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। দেখছেন, পরে হালকা করে দিলেন আল্লাহ, মনের ভিতরে যে জিনিসটা হবে আল্লাহ ধরবেন না, তেমনি বাধ্য করে যে জিনিসটা হবে, বাধ্য আমি নিরুপায়, সেটা আল্লাহ ধরবেন না। সুতরাং আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের মন যেটা, তার মনে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, কুমন্ত্রণা সৃষ্টি হয়, সে সম্বন্ধে আমি জানি। ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আর আমি তার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও। এই যে রগ আছে না, সারগ বলে না, মোটা রগ, এই রগ আপনার থেকে কত কাছে বলতে পারবেন? আপনার এই রগটা আপনার থেকে কত নিকটে? আপনিটা কে? আপনার মাথার চুল না পায়ের নখ না কোনটা আপনি? কোনটা আপনি? আপনার ঘাড়ের রগ যত আপনার নিকটে, তার থেকেও বেশি নিকটে কে? আল্লাহ বলছেন আমি। তার মানে সব দেশ থেকে নিকট আর কেউ নেই, আল্লাহ থেকে নিকটে আর কেউ নেই, তার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর আমি। সূরা কাফ বললাম ১৬ আয়াত। আর তার জন্যই ভয়, ভরসা, আশা, প্রার্থনা কেবল কার কাছে হওয়া উচিত? খবরদার, আপনি তাকে দূর ভাববেন না, তিনি আপনার খুবই নিকটে, সবচেয়ে নিকটে তিনি তাকে। আর তিনি আপনার নিকটে থাকা অবস্থায় যদি আপনি দূরকে ডাকেন, এখন যদি কেউ বলে আব্দুল কাদের জিলানী বাগদাদে আছেন, আমি এখান থেকে ডাকলে বলে শুনতে পাই, আপনাদের কি ধারণা, শুনতে পান? যদি বাংলাদেশের কুটির থেকে কেউ বলে বাবা আমাকে বাঁচাও, বাবা, বাঙালি বাংলা ভাষা কি আব্দুল কাদের জিলানী বোঝেন? বলে হ্যাঁ হুজুর, হুজুরদেরকে সব মালুম আছে, তাহলে তো হলো। এইরকম বিশ্বাস করলে পরে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এইরকম দূর থেকে আহ্বান করলে মানুষ মুশরিক হয়ে যাবে। এত দূর কাছের কাছের জিনিসকে ছেড়ে দিয়ে দূরের জিনিসকে তুমি আহ্বান করছো, কাছের কে? আল্লাহ, যিনি আপনাকে দেবেন, যিনি আসল দাতা, তার কাছে না চেয়ে যে চেয়ে দেবে, যে চেয়ে দেবে তার কাছে চাওয়া, এটা বোকামি। সরাসরি যিনি দেবেন তার কাছে যদি চাওয়া যায়, যদি না চাওয়া যায় আলাদা কথা, যে হুজুর ডাইরেক্ট পৌঁছানো যাবে না, বিশাল বড় মানুষ তার কাছে যাওয়া যাবে না, তার অনেক দারোয়ান আছে, তার প্রাইভেট সেক্রেটারি আছে, অমুক কাজে তমুক কাজে, মাফি মুশকিল, ঠিক আছে তাহলে চাও। তখন বাবারা ওসিলা ধরো, উকিল ধরো, উকিল ছাড়া পার পাবে না, দারোয়ানকে ঘুষ দাও, একে ঘুষ দাও, ওকে ঘুষ, তারপরে শেষকালে বুঝতে তো পাচ্ছেন এটা কাদের নীতি, দুনিয়ার রাজা বাদশাদের নীতি। কিন্তু যে বাদশার কথা আমি, আহকামুল হাকিমিন, যিনি সবচেয়ে নিকটবর্তী, সেই সেই বাদশার কাছে পৌঁছানোর জন্য কোন দারোয়ান, কোন প্রাইভেট সেক্রেটারি এসব আছে নাকি? কাউকে ঘুষ ঘাস দিলে আপনি মনে করছেন দিলে হবে, তাই আপনি মাজারে যান, তাই আপনি পীর বাড়ি যান, যে সেখানে মুড়িধন কি জন্য, যে এনারি ওসিলাতে আমি তাকে ধরব, বা এনারি ওসিলাতে আমি পার পেয়ে যাব। এটা ভুল কথা। আল্লাহ বলছেন আমি সবচেয়ে নিকটে, আমার কাছে আসার জন্য কোন উকিল লাগবে না, কারণ আল্লাহ নিজেই উকিল, তাই না? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। দেখছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, মাশরিক ও মাগরিব, পূর্ব পশ্চিমের তিনিই হচ্ছেন রব, প্রতিপালক। তিনি ছাড়া কোন মাবুদ নেই, সত্য মাবুদ তিনি ছাড়া আর কেউ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, সুতরাং তাকেই ওকিল ধরো। ওকিল ধরো, কিন্তু ওকিল কাকে ধরো? তাকেই, এই রবকেই ওকিল ধরো। আল্লাহ খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা, আল্লাহ প্রত্যেক জিনিসের ওকিল। খালাস, তাহলে তোমার ওকিল আবার কে? তার কাছে ধরার, তার কাছে যাওয়ার জন্য, তার কাছে পাওয়ার জন্য আবার ওকিল ধরতে হবে? না না, এসব দুনিয়ার বাদশার কথা। কিন্তু সেই বাদশার কাছে যেতে হলে, সেই বাদশার কাছে কিছু পেতে হলে উকিল ধরা লাগবে না, ডাইরেক্ট তাকেই উকিল মনে করো। তিনিই সাক্ষী, তিনিই উকিল, তিনিই বিচারক, তিনিই সাবধান করবেন। এখানে কোন মাধ্যম নেই, সমস্ত রকমের ভয় ভরসা আশা সরাসরি কাকে, কার কাছে? আল্লাহর কাছে। প্রার্থনা কেবল তারই কাছে হওয়া উচিত, তার কাছে আবেদন জানাতে। জোরে সোরে দোয়া করা বাঞ্ছনীয় নয়, যে জোরে ডাকলে শুনতে পাবেন, অল্প হালকা করে ডাকলে শুনুন, তা না। যেমন বিধেয় নয় কাউকে মাধ্যম বা ওসিলা বানিয়ে তাকে আহ্বান করা। এই ছিল মোটামুটি আজকে আমাদের দাস, যে বুঝতে পারলাম যে আপনার সবচেয়ে নিকটবর্তী কে, তিনি হচ্ছেন আপনার রব, আপনার প্রতিপালক। আমার রব, আমার প্রতিপালক, আমার সবচেয়ে নিকটবর্তী, অতএব তাকে আমি ডাকব সবচেয়ে নিকটবর্তী রূপে, দূর রূপে, তাকে দূর করে দিয়ে আরেকজনকে মাঝখানে ওসিলা বানিয়ে ডাকার কোনো অর্থই হয় না। হাস্যকর ব্যাপার, অনেক মানুষ জানে না, মিসকিন, তারা দুনিয়ার রাজা বাদশাদের উপরে কেয়াস করে সেই রাজাকে অনুমান করে। তারা নিশ্চয়ই, তাদের মন হচ্ছে নিচ আর তাদের ধারণা হচ্ছে ভুল, ভ্রম। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। এগুলো বুঝতে পারলেই আমরা আল্লাহকে আহ্বান করবো, একমাত্র আল্লাহর ইবাদত করবো, চাইবো আল্লাহরই কাছে, আর কোন দরবারে যাব না, কোন দরগাতে যাব না, একমাত্র আল্লাহর দরবারে আহ্বান করবো, আল্লাহর দরবারে চাইবো। আল্লাহ তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين